رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا وعن أبي الدرداء قال رسول الله صلى الله عليه وسلم خليلي ألا تشرك بالله شيئا ولا تتركن صلاة مكتوبة متعمدا فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه الذمة ولا تشربن الخمر فإنها مفتاح كل شر رواه ابن ماجه بإسناد حسن وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي بالله لا يشرك به شيئا ويصلي الخمس ويصوم رمضان غفر له قال لا أبشر به يا رسول الله قال دعهم يعملوا رواه احمد بإسناد صحيح যাবতীয় হামদ সানা যাবতীয় প্রশংসা আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তবলিগী ইজতেমার পরবর্তী জুমাতে আজকে আমাদেরকে পুনরায় এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি রাজশাহীর মাটিতে বিশাল একটি তৌহিদ ও সুন্নার প্রচারের কেন্দ্র হিসেবে কবুল করে নিয়ে আমাদেরকে সারা দেশে এবং বিদেশে সম্মানিত করেছেন, যে নবীর আদর্শের বদৌলতে এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। এই মৌসুমটা হলো চারিদিকে ওরসের মৌসুম, চারিদিকে সভা সমিতি জলসার মৌসুম। আমরা পার্থক্য করতে পারি না যে কোথায় গেলে কি হবে, সব জায়গাতেই ভালো ভালো কথাই আমরা শুনি, এর মধ্যে পার্থক্য কিছু আছে কি না আমরা বুঝতে পারি না। যিনি যেদিকে ভক্ত তিনি সেদিকে চলে যান, পার্থক্য বোঝা বড় মুশকিল। কিন্তু জান্নাত পিয়াসী মুমিনকে অবশ্যই এগুলো পার্থক্য বুঝতেই হবে, তৌহিদ ও শিরকের পার্থক্য মুসলমানরাই বুঝতে পারে নাই। আরবের মুশরিকরা যারা নিজেদেরকে হানিফ বলে দাবি করত, ইব্রাহিমের অনুসারী বলে গর্ব করত, যারা কাবা ঘরের মোতাল্লি হিসেবে বড়ত্ব দেখাত, সমস্ত আরব জাহানের উপরে যাদের মর্যাদা ছিল সমুন্নত একটিমাত্র কারণে যে তারা আল্লাহর পবিত্র গৃহ কাবা ঘরের তত্ত্বাবধায়ক, এই মহাসম্মানে সম্মানিত মানুষগুলা ইব্রাহিম ও ইসমাইলের মূর্তি গড়ে কাবা ঘরের মধ্যেই স্থাপন করেছিল, গর্ব করে বলতো আমরা মুশরিক নই, আমরা হানিফ, আমরা একত্ববাদী। যে ইব্রাহিম নিজে মূর্তি ভাঙলেন, যেজন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হল, যেজন্য তাকে জন্মস্থান ছেড়ে আসতে হল, সেই ইব্রাহিমের অনুসারীরাই গর্ব করে বলে আমরা ইব্রাহিমের অনুসারী, তার বড় প্রমাণ এই দেখো ইব্রাহিমের মূর্তি। মূর্তি পূজা করার পরে যারা তৌহিদের দাবি করেছিল, তা আল্লাহ পাক তাদের প্রতিবাদে বলেছিলেন অমাই উমেনু আকসার হুম বিল্লাহে ইল্লা হুম মুশরিকুন, ওদের অধিকাংশ আল্লাহর উপরে ইমান আনেনি, বরং ওরা মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কা শরীফে। আমরাও বাংলাদেশে 16 কোটি তৌহিদবাদী মুসলমান বলে দাবি করছি, আমরাও মূর্তি পূজা করছি, কবর পূজা করছি, শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে, খাড়া মূর্তি আমরা সামনে রাখি না, মূর্তির বদলে অন্য কিছু করেছি। একদল মানুষ সরাসরি মূর্তি বানিয়ে পূজা করে, আর আমরা সেটা করি না, আমরা কবর পূজা করি, অর্থাৎ মূর্তিটা মাটিতে ঢেকে রাখি, অন্যরা মূর্তিটা মাটির উপরে বানিয়ে খাড়া রাখে, অন্যরা বিভিন্নভাবে তাদের শ্রদ্ধা নিবেদন করে। আমরা মূর্তি না পেলেও অন্তত স্থান পূজা করি, কোন এক জায়গায় কিছু রড সিমেন্ট খাড়া করে দিয়ে সেখান গিয়ে ফুল নিবেদন করি, 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে থাকি, মাথা নত করি। শ্রদ্ধা নিবেদনকেই বলা হয় ইবাদত। ওয়া গায়াতু যুল্ল মা গায়াতু তাদাররু, সম্পূর্ণভাবে আনুগত্য প্রকাশ করা, পরিপূর্ণভাবে বিনয় সহকারে, তাকেই বলা হয় ইবাদত। মানুষ শুধুমাত্র আল্লাহর কাছেই তার উন্নত মস্তক অবনত করতে পারে, এটা যখনই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আপনি অবনত করবেন, তখনই আপনি শিরক করবেন। যার কাছে আপনি মাথা নত করছেন শ্রদ্ধায়, নিশ্চয়ই তাকে আপনি বড় কিছু মনে করেন, আপনার চাই তিনি সন্দেহ তিনি বড়। অথচ মানুষ আশ্রফুল মখলুকাত, যত সৃষ্টি তার সেরা সৃষ্টি হল মানুষ, আপনি অন্য কারো কাছে মাথা নত করতে পারেন না। যুগে যুগে নবী রসুল মানুষকে আল্লাহর সামনে মাথা নত করতে শিখিয়েছে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ নিজেকে স্বাধীন সত্তা হিসেবে ঘোষণা করেছে। মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে তখনই যখন সে স্রেফ আল্লাহর কাছে মাথা নত করবে, আর কারো কাছে নয়। কিন্তু শয়তান সবসময় চেয়েছে মানুষকে তার নিজের আনুগত্যের বন্ধনে আবদ্ধ করতে, আর সেই জন্য সবসময় উস্কে দিয়েছে মানুষকে যে তোমরা আল্লাহকে পাবে এইখানে মাথা নত করো। আদমের মৃত্যুর পরে নূহের আগমনকালের এই মধ্যবর্তী সময়ে 5 জন সাধু মানুষের কবরকে লক্ষ্য করে প্রথম পৃথিবীতে শিরকের সূচনা হয় মূর্তি পূজা, কবর পূজা, যাদের নাম এসেছে সূরা নূহের মধ্যে, ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এই 5টা নাম এসেছে। পৃথিবীর সর্বপ্রথম পূজ্য ব্যক্তি হল ওয়াদ। এর বিরুদ্ধেই তখন থেকে নবীদের সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এরপরেও মানুষ নামে বেনামে মাথা নত করে সেখানে, যদিও মুখে আল্লাহকে স্বীকার করে। যখন আরবদেরকে বলা হলো তোমরা এগুলো কেন করছো, তখন তারা জবাব দিল মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা পুতুলের পূজাও করি না, ইবাদতও করি না, স্রেফ এই জন্য এখানে যাই যে ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। ব্যাখ্যা সূরা ইউনুস 18 নম্বর আয়াতে, হাউলা ইশফাউনা ইনদাল্লাহ, এই মূর্তি প্রতিমাগুলো ওরা আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকটে সুপারিশকারী মাত্র, আমরা ওদেরকে মাবুদ মানি না। আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল তার জন্য জান্নাত হারাম করা হলো, এবং এই জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউশরিকু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, শিরিক ব্যতীত যাবতীয় গুনাহ ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করতে পারেন। ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল সে দূরতম ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হল। ইয়াদউনা ইল্লা ইনাসা, এরা কিছু মহিলাকে ডাকে মাত্র। ইয়াদউনা ইল্লা শায়তানাম মারিদা, এরা অবিশক্ত শয়তানকেই মাত্র ডাকে, এরা কোন মূর্তি প্রতিমা কাউকে না, ওরা শয়তানকে ডাকে। ইনাসা কেন বলা হলো? ইনাসা মাত্র মহিলা। মহাশয় সিদ্দিক রাজুল্লাহ জবাব দিচ্ছেন ইনাস অর্থ এখানে সনম, মূর্তি। উবাই বিন কাবকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন ওটা ইনাস এজন্য যে লিকুল্লে সনম জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তিতে একটা করে মহিলা জিন থাকে, ওরা মানুষকে উস্কে দেয় পূজা করো পূজা করো, মনের মকসুদ পূর্ণ হবে, নেক মকসুদ পূর্ণ হবে, যা চাবা তাই পাবে, ওরা খালি উস্কে দেয়। হাফেজ সৈয়দি ব্যাখ্যা দিচ্ছেন ইনাস কেন বলা হয়েছে, যে মহিলারা যেমন নিজেকে আত্মরক্ষা করতে পারে না শত্রুর হাত থেকে, আবার শত্রুর কাছ থেকে বদলাও নিতে পারে না, অসহায় একটা প্রাণী, ওই মূর্তিগুলো ঠিক অন্যরকম ভাবে অসহায় উদ্ধার, কারো ক্ষতি করার ক্ষমতা নেই, কারো উপকার করার কোনো ক্ষমতা নেই। এজন্য আল্লাহ পাক টিটকারি করে ওদেরকে তাচ্ছিল্য করে ইনাস বলেছেন। আল্লাহ সত্তার সঙ্গে ডাইরেক্ট যারা শিরিক করে এটা হলো তাদের বিষয়, আর আল্লাহর গুণাবলীর সঙ্গে যারা শিরিক করে তারা কিন্তু একই ক্যাটাগরি। আল্লাহ হায়াত মওতের মালিক, ডাক্তার হায়াত মওতের মালিক, শিরিক হয়ে গেল। আমার পীর সাহেব হায়াত মওতের মালিক, উনি দোয়া করলে সব ভালোই যাবে, শিরিক হয়ে গেল। অর্থাৎ আল্লাহর গুণের সঙ্গে যে কাজ আল্লাহই পারেন আর কেউ পারে না, সেই কাজ যদি আপনি অন্য কাউকে সাব্যস্ত করেন তাহলে ওটা হবে শিরিক। এই শিরিক মূলত দুই ভাগের, একটা বড় শিরিক একটা ছোট শিরিক। ছোট শিরক হল রিয়া, আর রিয়া আর শিরকুল আসগর। ছোট শিরক হচ্ছে রিয়া, মানুষকে লোক দেখিয়ে কাজ করা, লোক দেখানো সালাত আদায় করা, লোক দেখানো সিয়াম পালন করা, লোক দেখানো জাকাত দেওয়া, লোক দেখানো ধার্মিকতা প্রদর্শন করা, এগুলো হলো ছোট শিরক। এই শিরক যে কোনো কবিরের গুণের চাইতে বড়। শিরক রিয়া দেখে কোনো আমল আল্লাহর কাছে আমরা কবুল হবে না, সিরফ খালেসাতান লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি বা আমি কোনো কাজ করি ওটাই মাত্র আল্লাহ কাছে কবুল হবে, লোক দেখানো কোনো নেকির কাজ করলে আল্লাহ কাছে কবুল হবে না। আর বড় শিরক পাঁচ ভাগে বিভক্ত, একটা হলো জ্ঞানগত শিরক, একটা হলো উপাসনাগত শিরক, একটা হলো ব্যবহারগত শিরক, একটা হলো অভ্যাসগত শিরক, একটা হলো ভালোবাসায় শিরক। এই পাঁচটা শিরক আপনি চিন্তা করলে সবটাই বাংলাদেশে আছে, আমাদের মুসলিমদের মধ্যে পাওয়া যায়। প্রথমটা হলো জ্ঞানগত শিরক, এটা বাইরে দেখা যায় না। আপনার জ্ঞানের মধ্যে আছে আল্লাহ তো ঠিকই সৃষ্টিকর্তা, কিন্তু উনি হলো হিল্লা, মৃত ব্যক্তিকে যদি আপনি হিল্লা মানেন ওটা শিরক হয়ে গেল, কিন্তু আপনি ভিতরে আছে, লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে ওরসে, সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে, কি ভাই এখন দাঁড়িয়েছেন তো সারাদিনে একবার মাত্র তাবার রূপ নেব, আরো যদি তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে তাও দাঁড়িয়ে থাকবো, কারণ এই তাবার রূপটা খেলে সারা বছর আমার রোগ পুড়ে হবে না, বিশ্বাস। এটা হলো জ্ঞানগত শিরক। 15 কিলোমিটার রাস্তা ভর্তি মানুষ, ওয়াজ নসিহত কিছুই নাই, খালি আছে জিকির, ওই হচ্ছে মাইকে কোথায় ওদেরকে খবর রাখে না, শুয়ে আছে বসে আছে, কেউ গাঁজা টানছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, গল্প করছে, সবই হচ্ছে। ধারণা কি, এইখানে এসে থাকতে পারলে চার দিন আমার সারা বছরের গোনা খাতা মাফ। জ্ঞানগত শিরক, আপনার কানে ঢুকে দেওয়া হলো কি, এই ইজতেমা যদি তোমরা যেতে পারো তাহলে হজের সমান পরিমাণ নেকি পাবে। লেখাপড়ায় নাই, বাস্তবে নাই, আপনার কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন ভাবে, এমন সুকৌশলে আপনার আকিদার পরিবর্তন হয়ে গেছে, আপনার জ্ঞানের মধ্যে ঢুকে গেছে যে বছরে সারা বছর চেষ্টা করে হলে আপনাকে ওখানে হাজির দিতেই হবে, কারণ ওখানে গেলে আমি হজের নেকি পেয়ে যাব। এটা হলো স্থানগত শিরক, স্থান পূজা বলে এটাকে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যখন উমর ফারুক খলিফা হলেন অবকারের পরে, তার কাছে খবর এলো যে ওই গাছের নিচে মানুষ বসে বিশ্রাম নিচ্ছে এবং সেখানে দোয়া দরুদ পড়া শুরু করেছে। কোন গাছ? যে গাছের নিচে বসে আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, 1400 সাহাবি আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করেছিলেন, সেই পবিত্র বৃক্ষের নিচে মানুষ এখন যাতায়াত করছে, ওখানে যে বিশ্রাম নিচ্ছে, ওখানে যে দোয়া দর শুরু করে দিয়েছে। উমর ফারুক এমন খেপা খেপলেন, বলে আরব দেশে গাছের কত মূল্য তো আপনারা বুঝতে পারেন। উনি বললেন মানুষের যেন ওখানে যেতেই না পারে, গাছের অস্তিত্বই রাখা হবে না, একেবারে গোড়া বেড়ি সব উঠেই ফেলো, সব দিল গাছ কেটে সাফ করে, আর কঠোরভাবে নিষেধ করে দিলেন এখানে কোনো মানুষ যদি বসে তার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিরকের বিরুদ্ধে যদি প্রশাসনের এরকম কঠোর নিষেধাজ্ঞা থাকতো তাহলে বাংলাদেশ এত শিরকের সরাসরি হতো না। বাংলাদেশ সরকারের হিসাব মতে 1981 সালেই বাংলাদেশে 298,000 পীর ছিল, 81 থেকে 2000 আজকে কত? 11। এই কত বছরে কি আর কিছু পীরের বাড়েনি? নিঃসন্দেহে বেড়েছে। এখন যদি আবার গণনা হয়, গণনা কদিন পর শুরু হয়ে যাবে, আবার যদি গণনা হয় দেখবেন এবার 3 লাখ ছাড়িয়ে গেছে। যত পীর তত দল, যত পীর তত ওরস, আর যত ওরস তত গরু, গরুর তো হিসাব নেই, গরু আর মুরগি খাসি যে কত যে যাচ্ছে আল্লাহ ভালো জানে। কিছুই নাই, পীরের দাড়ি নাই, গোপ নাই, কিছুই নাই, লন্ডন থেকে ঢাকা, ঢাকাতে ঘুরে চললো 1800 গিয়ে একটু কি বললো না বললো, মাশাআল্লাহ হয়ে গেল, বহুত নেকি পেয়ে গেলাম, আহ দুনিয়া আখরা সব মাফ হয়ে গেল। এটা হলো জ্ঞানগত শিরক। এই কথা ঢুকিয়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। পিসায় ভাবলাম যে এতই ভক্ত আমার হয়ে গেছে, আমি ইলেকশন দাঁড়িয়ে দেখি না কেমন হয়, দাঁড়িয়ে গেলেন, সারা দেশে 300 সিট দিলেন, খোদ 1800 ফেল, সব জায়গা তো ফেল, ওখানেও ফেল, আল্লাহ দেখিয়ে দিল অহংকার বেশি হয়ে গেছে। অথচ ভক্ত তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, চাক্ষুষ দেখে যে এসেছেন যারা তাদেরই বর্ণনা। আমি অবশ্যই গেছি তখন ওরসের মহফিল ছিল না, ওরসের মহফিলে যাওয়া মানে জান হালাক করা, 8 কিলোমিটার দূরে গাড়ি দিকে পায়ে হেঁটে যাবে কে? আমাদের তবলিগ ইসলামের একদিন পরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওখানে গিয়েছিল দেখার জন্য, বাস্তব চাক্ষুষ অভিজ্ঞতা হাসিল করার জন্য। তারা এসে গল্প করছে, বলে কি সর্বনাশ, মানুষ তো একবারে ডাইরেক্ট মশরেফ হয়ে গেল, সালাত নেই, সিয়াম নেই, উজু নেই, গোসল নেই, খালি ওরসের ওই কি জলে তামারুক খাবে, দিনে বলে একবার 20 টাকা দিয়ে ওই খাওয়া জিনিস পাগল, বাস ওইটা খেলি সব দুনিয়াদারি এহকাল পরকাল মাফ হয়ে যাচ্ছে। এক একটি কবরে এক এক ধরনের আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই আকিদার ক্ষেত্রে শিরক ঢুকানোর ফলেই মহিলারা যাচ্ছেন তার সন্তান কামনা করার জন্য, বন্ধা নারীর গর্ভে সন্তান আসবে তাবারক খেলে, ওদিকে রোগ পুড়ি নিয়ে মানুষ ছুটছে সেখানে, ওটা খেলে রোগ পুড়ি সেরে যাবে। এগুলো শয়তান কিন্তু করে। ওই যে আছেন উবাই বিন কাব বলেন লিকুল্লে সানামিন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তির সঙ্গে একটা করে জিন থাকে। মাঝে মাঝে আপনারা শুনছেন না, জিনেদায় এক পুলিশ হঠাৎ করে এমন ওষুধ দেওয়া শুরু করছে একেবারে হাজার হাজার মানুষের রোগ পুড়ি সেরে যাচ্ছে, নদবাতে বিরাট এখান থেকে সাইনবোর্ড টানা শুরু হয়ে গেল, সব জিনেদার যাত্রী প্রতিদিন সকালবেলা এখান থেকে গাড়ি যাবে, আর সব সেখান থেকে কি করে আল্লাহ ভালো যাবে, হাজার হাজার মানুষরা ছুটছে, হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, আর খবর নেই। আমাদের সাতক্ষীরা একটা ছোট্ট বাচ্চা কি একটা শেকড় বলে পাইছিল, এই যে সারা শুরু হয়ে গেল তো শেকড় অত পাবো কোথায়, একটা গাছে কত শেকড়া, শেষকালে এলাকায় বাজারা থাকলো, সমস্ত বাজার শেকড় সব ওই তদবিরের শেকড় বুঝে চালাই দিতে লাগলো, সে বিশাল বাড়ি গাড়ি মালিক হয়ে গেছে, এখন হঠাৎ করে হাওয়া, আর খবর নেই, আর সারে না। শয়তান এগুলো করে, মাঝে আমাদের রাজশাহী শহরে ওই যে কি ঔষধালয় বড় নাম করা ওষুধ কোম্পানি, সেখানে দেখা গেল কি আমাদের প্রফেসর সাহেব এসে আমাকে ডিপার্টমেন্টে বলছে স্যার সব রোগ সেরে যাচ্ছে। কি হয়েছে বলে এমনকি জীবন্ত মানুষকে বসিয়ে পেট ফেড়ি ফেলে দিয়ে অপারেশন করে দেড় সারাই করে সেলাই করে দিচ্ছে সব সেরে যাচ্ছে। আমার আরবি বিভাগের প্রফেসর সাহেব বলছে আমি নিজে ডায়াবেটিস রোগ আমার সেরে গেছে ওইখান থেকে ওষুধ খেয়ে। বারে আপনি সব মশক হয়ে গেলেন নাকি? ব্যাস হাওয়া হয়ে গেল আর খবর নেই। শয়তান এরকম ভাবে মাঝে মধ্যে এক এক যায় যে এরকম আড্ডা গাড়ি গাড়িয়ে মানুষের ইমান হরণ করে নিয়ে ওখান থেকে বেঁধে আরেকটা চলে যায়। এই করে সারা দুনিয়াতে এই শয়তানি কারবার ফেরবাজি চলে। এইগুলোর বিরুদ্ধেই কোরআন এসেছে। মুসলমান যদি এগুলো হুঁশিয়ার না হয় তো সর্বনাশ হয়ে যাবে, সব ইমান সব শেষ হয়ে যাবে। খালি আবদুল্লাহ আসাদুল্লাহ দিয়ে কাজ হবে নাকি আমাদের মাঠে? মনে রাখতে হবে রসুলের বাপদাদা সব আবদুল্লাহ আসাদুল্লাহ ছিল, একটা পাশ করতে পারবো না, সব ফেল। জাহান্নাম অবধারিত যদি শেরেক করেন। জ্ঞানগত শিরক এক নম্বরে, এখান থেকে ভুলে যেতে হবে। জ্ঞানের মধ্যে রাখতে হবে এই যে আমার আল্লাহ তিনি আমার রুজির মালিক, তিনি আমার আখেরাতের মালিক, তিনি আমার দুনিয়ার মালিক। দুনিয়া কিভাবে চলতে হবে না চলতে হবে সবকিছু তিনি বিধান দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে। এই আকিদা যদি নষ্ট হয়ে যায়, যদি মনে করেন আখেরাতের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আমার রাজনৈতিক নেতা, আপনি শ্রেফ মোশ্রেক। সবকিছুর মালিক আল্লাহ, তার বিধান মতো আপনাকে চলতে হবে। এর বাইরে গেলে আপনি শেরেক করবেন, এর বাইরে যদি আপনি চলে যান আপনার জ্ঞানগত শিরক হয়ে গেল। আল্লাহ নবী এটাই বুঝাতে চেষ্টা করেছিলেন তার কওমকে, কিন্তু কুরাইশের বড় বড় নেতারা এটা বুঝতে চায়নি। এটা বুঝতে গেলে তাদের বহু অর্থনৈতিক ক্ষতি আছে, রাজনৈতিক ক্ষতি ছিল, এজন্য তারা রসুলের কথা মানেনি। কিন্তু তারা বুঝত যে রসুল যা বলেন সত্য কথাই বলেন, ওনার কোনো মিথ্যা কথা বলেন না, এটা তারা স্বীকার করতো। আল আমিন তাকে বিশ্বাস বলে তার লকব দিয়েছিল, কিন্তু মানেনি কেন? দুনিয়াবি স্বার্থের কারণে। দু নম্বর হলো ইবাদতের শিরক। আপনি সালাত আদায় করছেন মসজিদের মধ্যে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই সালাত যদি কবরে করেন, আপনি ঠিকই সালাত আদায় করলেন কিন্তু কবরের সামনে গিয়ে সিজদা করলেন, সালাত ঠিকই করলেন, ওটা হবে শিরক। আর এটা হবে, এটাতে নেকি পাবেন, ওটাতে গুনাহগার হবেন। এই ইবাদতে শিরক করা যাবে না। এমনকি কবরের দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, কবরের দিকে ফিরে দোয়া করে পর্যন্ত নিষেধ করা হয়েছে। কবরে বসাও যাবে না, কবরে লেখাও যাবে না, কবরে বাতি দেওয়াও যাবে না, পরিষ্কার হাদিস আছে এগুলো বিষয়ে। অথচ যেখানে জীবন্ত মানুষের ঘরে খড় নাই, বাড়িতে আলো নাই, পেটে খাদ্য নাই, পরনের কাপড় নাই, সেখানে মৃত মানুষের কবরের গেলাফে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সেখানে কতই শানদার মাজার বানাচ্ছি, সেখানে লাইটের পর লাইট জ্বলতেই আছে, ফ্যান ঘুরতেই আছে, পিসাব না জানি কত গরম লেগেছে কবর তলা শুয়ে শুয়ে, সময় নেই ফ্যান ঘুরছে। আমার আকিদা হলো এই যে এইখানে যদি পাঁচটা ভাষায় ব্যয় করি এই কবরে, তাহলে আমার দুনিয়া আখেরাতে সব মাপ পেয়ে যাব। শিরক সাবধান। এরপর হলো ব্যবহারগত শিরক, মুআমালাতের ব্যাপারে শিরক, বৈষয়িক জীবনে শিরক। আমাদের আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে দিন দুনিয়া আলাদা জিনিস, দুনিয়ার ক্ষেত্রে আমি আল্লাহ, আখরাতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ, দুনিয়ার ক্ষেত্রে রসুল মানবো, আখরাতের ক্ষেত্রে মানবো, সালাত সিয়াম হজ জাকাত সব রসুলের কথা মানবো, কিন্তু রাজনীতি অর্থনীতি ব্যবসা নীতি যা কিছু করব আমি আমার মতো করবো, এখানে রসুলের বিধান মানবো না। এটা হলো ব্যবহারগত শিরক বা ইস্তাকফিল মুআমালাত, ইস্তাকফিল তাসাররুফ। এইখানে যে অধিকাংশ মুসলমান আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, আমরা কোরআন শরীফ পড়েই কিন্তু সংসদ শুরু করে দেই, এবার ওখানে বসে আইন তৈরি করে কোরআন হাদিসের বাইরে গিয়ে ব্যাস হয়ে গেলাম মুশরিক। আমি মুসলমান, ওখানে আবার আসরের সালাত আদায় করি আর হজও করি, আলহামদুলিল্লাহ সবই করি। বিধান মানি নিজের, বিধান মানি মানুষের, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করলাম অথচ মুখে বলছি আল্লাহ আকবার, কাজ হবে না। মনে রাখতে হবে সবসময় আল্লাহ রসুলের কম কিন্তু আল্লাহকে মানতেন, তারা নবী ইব্রাহিমকে মানতেন, তারা কাবা ঘরে হজ করতেন, তারা কাবা ঘরে মোতাল্লি ছিলেন, এরপরেও কিন্তু তারা রসুলের তরবারির হাত থেকে রেহাই পায়নি। বদর যুদ্ধে 14 জন মতো একদিনই খতম হয়ে গেছে। আবু জেহেলের লাশ দিকে আল্লাহ রসুল বলতেন হাজা ফিরাউন হাজিল উম্মাহ, এই আবু জেহেল এই উম্মতের ফিরাউন, এই একটা নেতার জন্য হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়েছে। বদর যুদ্ধ হতে চায় নাই, সবাই বলছিল যুদ্ধ করবো না, এমনকি সবচেয়ে বড় মোশরিক উতবা বিন রাবিয়া ও তিনি পর্যন্ত বলেছিলেন আবু জেহেল যুদ্ধ করো না, মোহাম্মদ আমাদেরই ছেলে, আমাদের যুদ্ধ হলে, রক্তপাত হলে, কেউ আমাদের খালাতো ভাই, কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই নিজের আপোষে রক্তারক্ত করবে কেন? ওকে মেরো না, ভালো ছেলে, কোন মানুষ ক্ষতি করে না। হাকিম বিন হেজাম প্রত্যেকে ঘরে ঘরে দৌড়ালেন, আরে তোরা মারামারি করিস না, চল আমরা ফিরে যাই। একমাত্র আবু জেহেলের কারণেই সে বলেছিল আমি এখানে যুদ্ধ করব, যারা কাপুরুষ তারাই পালিয়ে চলে যাবে। এবং বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে দিয়ে, মানুষকে খেপিয়ে দিয়ে সে যুদ্ধে গেছিল। আল্লাহ নবী দুঃখ করে বলেছিলেন যুদ্ধের ঠিক সামান্য একটু আগে, হ্যাঁ যদি উদ্ভাবন রবিয়ার কথাগুলো এরা শুনতো তাহলে এদের জন্য মঙ্গল ছিল। একটা দুটা নেতার জন্য সারা দেশ ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়। এজন্য নেতা যদি ভালো না হয় কর্মীদের ভালোই কোনো লাভ হয় না, নেতৃত্ব বাছাই করা খুব কঠিন। আর এই কারণে ইসলাম নেতৃত্ব বাছাই করার জন্য জ্ঞানী গুণীদের উপরে দায়িত্ব দিয়েছে, সাধারণ জনগণের উপর দায়িত্ব দেয় নাই। কে কেমন ভালো মন্দ আমরা কি খবর রাখি? যারা যার সঙ্গে ওঠা বসা করে সেই তাদেরকে ভালো করে চেনে। এজন্য এই বাছাই করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্য আমাদের, আমরা সে পথ বাদ দিয়ে নিজস্ব পথে চলে গেছি, যার ফলে আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সারা বিশ্বে আজকে অশান্তি আর অশান্তি। আল্লাহ রাসূল আমাদেরকে পরিষ্কার বলে দিয়ে গেছেন যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসতেছে মানুষের কল্যাণের জন্য এসেছে, মানুষের ক্ষতি করার জন্য আসে নাই। অর্থাৎ তোমরা কোরআন হাদিস মেনে চলো, ওহির বিধান মেনে চলো, তোমাদের ইহকালে মঙ্গল হবে, পরকালে মুক্তি লাভ করবে। কিন্তু এখানে গিয়ে যখন আমরা যেখানে নিজের স্বার্থ আছে সেটুকুই খালি আমরা পরকাল মানি, অর্থাৎ বিয়ের সময় কলমা পড়ি, সালাতের সময় সালাত আদায় করি, হজের সময় হজ করি, এগুলো কোনো ডিস্টার্ব নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে গেলে আমার নিজের ক্ষতি হয় বলে মনে করি সেখানে মানে না, ঠিক যেভাবে অবজালি মানে নাই, এই বিষয়টি আমাদের সবাই খেয়াল রাখতে হবে। হারামকে হালাল করা, হালালকে হারাম করা, ইশরাক ফিল তাসাররুফ, ইশরাক ফিল মুআমালাত, এটা বৈষয়িক জীবনের শিরক। এই বিষয়গুলি আমরা অধিকাংশ মুসলমান আজকে লিপ্ত হয়ে গেছে। তিন নম্বরে, চার নম্বরে হল ইশরাক ফিল আদা, অভ্যাসগত শিরক। কিছু অভ্যাস আছে আমাদের মধ্যে চালু, এই অভ্যাসগত শিরক আমাদের মধ্যে চালু হয়ে গেছে। আজকে বড়ি দিয়েছে আমার বউ, হঠাৎ মেঘ এসে গেল, বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে গেল, আল্লাহ চোখ কানা হয়ে গেছে, আমার বউ বড়ি দিয়েছে আজকে আল্লাহ টের পেয়েছে দিল, আল্লাহ চোখ কানা হয়ে গেছে। বাচ্চা হয়েছে, অসুস্থ হয়ে গেছে, একজন এসে বলে দিল এই তোমার ছেলের জন্য একটা খাসি মান্নত করো, বড় পুকুরে বেলপুকুরি মাজারে তোমার ছেলের ভালো হয়ে যাবে। পুরুষ লোকের চাইতে মেয়ে লোকের অন্তরটা একটু নরম বেশি, পুরুষ লোক তো বলে আর বেটা ছাড়ো আমি আহলেসের বাচ্চা, জীবনে শেরক করতে রাজি নেই, জান দেব কিন্তু কবরে কোনো খাসি দেব না। কিন্তু আপনার স্ত্রী গোপনে গোপনে কিন্তু খাসি দেওয়া সারা, আপনি টেরই পাননি, এটা হলো শিরক, অভ্যাসগত শিরক। মুখে বলছি উপরে আল্লাহ, নিচে আপনি হেল্লা, শিরক হয়ে গেল, বুঝতে পারছেন না যে কোথায় কি বলছি। হ্যাঁ, মৃত মানুষের সাহায্য চাওয়া যাবে না, কিন্তু জীবন্ত মানুষের সাহায্য চাওয়া যাবে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে ধরে ওমর ফারুক বলছেন, হে আব্বাস, রসুলের জীবিত দশায় আমরা ইস্তিসকা সালাত আদায় করতাম, রসুলের দোহাই দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতাম, রসুল এখন দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, এখন তুমি তার চাচা আছো, তোমার মাধ্যমে ইস্তিসকা সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব। এটা দিয়ে কি বোঝা যায়? জীবন্ত মানুষের ওসিলা আপনি ধরতে পারবেন, তার মাধ্যমে সবকিছু করতে পারবেন, দোয়া নিবেন, ওস্তাদজি আমি যাচ্ছি হজে, যাচ্ছি অমুক কাজে, আমার জন্য দোয়া করবেন। মুমিনের দোয়াটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করবেন আপনি জানেন না, যদি আপনার দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার একটা বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন, অথবা আল্লাহ পাক ওই দোয়াটা আখরাতের জন্য রেখে দেবেন, সেখানে গিয়ে আল্লাহ পাক আপনার একটা বিপদ থেকে মুক্তি দান করবেন, অথবা আপনার দোয়াটা একটু দেরিতে কবুল করবেন। দোয়া করলে কখনোই ব্যর্থ হয় না। সাহাবা কেরাম বললেন, হে রসুল, তাহলে আমরা বেশি বেশি দোয়া চাইবো, বেশি বেশি দোয়া করবো। আল্লাহ রসুল হাসতে হাসতে বললেন, আরে বাবা, তুমি যত চাইবে আল্লাহর ভান্ডার কখনই খালি হবে না, আল্লাহ তত বেশি তোমাকে দান করবেন। কিন্তু আমরা দোয়া চাওয়া বাদ দিয়ে নজর নেওয়া শুরু করে দিয়েছি, ঘুষ দেওয়া কারবার শুরু করে দিয়েছি, এটা চলবে না। এই অভ্যাসগত শিরিক আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। নামের মধ্যে শিরিক দেখেন, আমাদের নামে অসংখ্য শিরিক ঢুকে বসে আছে। গোলাম রসুল, রসুলের গোলাম, আব্দুর রসুল, রসুলের গোলাম, গোলাম নবী, নবীর গোলাম, নবী বখশ, নবীর কারণে হয়েছি, মাদার বক্স পীর মাদারের দোয়াতে আমি জন্মগ্রহণ করেছি। নূর আহমদ, আমি আহমদের নূর। নূর মোহাম্মদ, আমি মোহাম্মদের নূর। অর্থগুলি বুঝতে হবে তো, এগুলো অভ্যাস। এরকম শত শত নারী পুরুষের নামগুলো সব শেরকি নাম, আকবর আলী, হোসেন আলী, হাসান আলী, কে হাসান, তারপর আলী আলী খান। শিয়ারা মনে করে আলী হল স্বয়ং আল্লাহ, তাই তাদের সেলিব্রিটিদের নামগুলোর সঙ্গে সবসময় আলী যোগ করত। যেমন সিরাজদৌল্লা আলীবর্দী খানের দেশের শাসক ছিলেন, ওরা সব শিয়া ছিলেন, ওনাদের আমলে এগুলি এত চালু হয়েছে বাংলাদেশে যে ছাড়ানোই যাচ্ছে না। আমরা বইটাই লিখেছি, মুখে বলছি, আপনারা তবাতিল্লা করবেন, সেলিব্রিটি যদি কারো হয় এই আলী হাসান হোসেন যোগ করে যেন রাখবেন না, এগুলো সব শিয়াদের ষড়যন্ত্র মাত্র। হাসানের দোয়া কিছু হয় নাই, হোসেনের দোয়াও কিছু হয় না, আলীর দোয়া কিছু, সবকিছু আল্লাহর হুকুমেই হয়। এমনি করে নাম গত অভ্যাসগত শিরক আমাদের ঘরে ঘরে হয়ে গেছে। অনেকের ধারণা কোরআনের একটা আয়াতের সঙ্গে নাম রাখলে খুব নেকি পাবো। ধরুন আপনারা সূরা ইয়াসিন পড়েন, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাহুম, আছে না? আপনার একটা নাতিপুতি হয়েছে, নাম দিলেন লিতুনজিরা, হয়ে গেল নাম। আরে বাবা, বোঝে না কি অর্থটা, যে কি বুঝতে তো হবে। আপনারা খাসির নাম রাখলেন কি রবিউল, মানে রবিউল আল মাসে হয়েছে, রবিউল আল হয়ে গেল। আরে রবিউল আল একটা মাসের নাম, ওটা কোন মানুষের নাম হয়, কে কারো বুঝাবে, বলি তো আরবিতে তো হয়েছে, অতএব চালাক। এখন আবার কিছু মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে ফার্সি নাম রাখা, আরবি নামে আবদুল্লাহ রাখেন, শুনে একটা ফার্সি যোগ করা লাগবে। এক একজনের এক এক রকম তরিকা চালু হয়ে গেছে, এগুলো হচ্ছে অভ্যাসগত শিরক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর সহ নামটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য নামগত শিরকের ব্যাপারে আপনারা বা আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মাসালে কোরবানি আকিকা বইটা আছে, সবসময় কাছে রাখবেন। নাম রাখছেন কি শাহজাহান, সারা বিশ্বের শাসক আপনি, কামলা খাটেন অথচ নাম শাহজাহান, বাপরে বাপ, কত নামের ঢং। জাহাঙ্গীর, সারা বিশ্ব জাহানের আমি হলাম রাজাধিরাজ, আসলে কিছুই না, ফক্কা। মালিকুল মুলক, মানে আমি সমস্ত রাজাধিরাজ, তো নিজের ঘরের তো রাজত্ব নেই, সারা দুনিয়ার রাজত্ব তোমার হাতে। জালালতুল মালিক, আগে সৌদি আরবের শাসকদের নামের আগে টাইটেল ছিল জালালতুল মালিক, এখন বাচ্চা ফায়াদ আসা পরে ওটা বাতিল করে দিছে, ওর লেগে খাদুল হারামায়ন। এগুলো হলো ভাই অভ্যাসগত শিরক। এবার আসে ভাই ভালোবাসায় শিরক। আপনি ভালোবাসছেন, আপনার সব সবচাইতে বড় ভালোবাসা কার কাছে যাবে? আল্লাহর কাছে, এবং তারপরে রসুলের কাছে। তোমাদের ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সর্বাধিক প্রিয় হব, তার পিতামাতা চাইতে, তার সন্তান সন্ততি চাইতে, বা দুনিয়ার সবার চাইতে। আর রসুলের চাইতে বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর কাছে। আপনার ছেলেরা বলেছে যে আব্বা সারা বছর মুরগি খাসি গরু আর হাঁসের গোশ খাই, আজকে শুকুরের মাংস খাবো। বাপ বললো অসম্ভব, আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহ শুকুরের মাংস হারাম করেছে, সন্তানের মহব্বত আমি কশ্চিনকালে শুকুরের মাংস হালাল করতে পারবো না। যদি যদি আপনি করেন, একদিন চুরি কাউরে করেও যদি করেন, আপনি সন্তানের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার উপরে স্থান দিলেন, আপনি মোশরিক হয়ে গেলেন। সংক্ষেপে এই পাঁচ রকম বিষয়টাকে পাঁচটি শিরকে বিভক্ত করে এক কথা বলতে হবে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি শিরিক করলো তার উপর জান্নাতকে হারাম করা হলো। বাংলাদেশে যত ওরসাত যত সভা সমিতি অধিকাংশ খেয়ালে দেখবেন, অধিকাংশ জায়গাতে এক একটা শিরকে আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতগুলো ধর্মীয় সম্মেলন হয় অধিকাংশ কবর ভিত্তিক হয়, অথবা কোনো ব্যক্তি ভিত্তিক হয়, অথবা স্থান ভিত্তিক হয়, এক এক জায়গায় এক একটা বাতিল আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে হাজার হাজার মানুষ সেখানে চলে যায়, কিন্তু শুনুক আর না শুনুক সেখানে গেলেই তারা মনে করে আমরা আঘাত পেয়ে গেলাম, পরকালে মুক্তি পেয়ে গেলাম। যতগুলো রাজনৈতিক সম্মেলন হয় সেরা দুনিয়াদারি সম্মেলন, সেখানে গিয়ে মূল্যেও কেউ শহীদ হবে না, কিচ্ছু হবে না, সেরা দুনিয়াদারি হবে, দুনিয়াদারি আপাতত সাময়িক লাভ হলে ধরে না গেল, কিন্তু যেখানে আপনি যাবেন পরকালে সারছে। তৌহিদ ও রিসালাতের কথা শুনবেন, আপনাকে যেখানে বলা হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ো, তাহলে তুমি দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, এটি হল সত্যিকারের দাওয়াত। এই দাওয়াহ, এটাকে একসাথে দাওয়াত তৌহিদ বলাই উচিত। এটা হলো তৌহিদের দাওয়াত, মানুষকে সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য যে মেহনত করা হয়, যে চেষ্টা করা হয়, ওটাকেই বলা হয় সত্যিকারের দাওয়াত তৌহিদ। যেটা আপনাদের সামনে হয়ে গেলে এক সপ্তাহ আগে আপনারা শুনেছেন, সব বক্তাদের বক্তব্যের মূল থিম একটাতেই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটা কি মূল বিষয়বস্তু ছিল না? সবার বক্তব্য কিন্তু একখানে যে হাজির হয়েছে, রুজু ইলাল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা, ফিরে চলো হে দুনিয়ার মানুষ আল্লাহর কিতাবের দিকে এবং সহি সুন্নার দিকে। এই দাওয়াতটা হলো মৌলিক দাওয়াত। এই দাওয়াতে যখন বাংলাদেশের অধিকাংশ মানুষ অন্ততপক ফিরে আসবে, তখন এই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে, তখনই এদেশে সত্যিকারের শান্তির সমাজ কায়েম হবে, তখনই প্রতিটি মানুষ প্রতিটি ব্যাপারে কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য এগিয়ে আসবে, আল্লাহর রহমত আসমান থেকে নেমে আসবে, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ বলছেন আল্লাহ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাওলা فتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে এবং আল্লাহ ভীরু হয়, আমি আল্লাহ ওয়াদা করছি لفتحنا عليهم بركات من السماء والارض, আমি আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো সব খুলে দেব তাদের জন্য। বাংলার মানুষ যদি এটা করে, বেশি সেল্লাসেলি করা লাগবে না, শুধু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, শুধু একটুকু স্বীকার করতে হবে আমি আল্লাহর বিধান মানবো, কোরআন এবং হাদিসে যা আছে তাই মেনে চলবো, যা নাই তা বর্জন করবো। এতটুকুতে যদি আলম সমাজ একমত হতে পারত, আমরা সাধারণ মানুষ যদি একটু যদি এগিয়ে আসতে পারতাম, সম্ভবত আল্লাহর রহমতের দরজা খুলে যেত। শিরক থেকে বাঁচতে হবে, শিরকি আড্ডাখানা থেকে দূরে থাকতে হবে, শিরকের এলাকায় যাওয়া যাবে না, শিরক পন্থী লোকদের সঙ্গে শাদী বিবাহ কিচ্ছু করা যাবে না। কারণ অধিকাংশ মানুষ আজকে মুমিন নয়, অধিকাংশ মানুষ এখন মুশরিক হয়ে গেছে, আকীদাগত শিরক দেখা যায় না, আমলে ধরা যায়। এগুলো বিষয়ে সিরফ সাবধান করার জন্যই এর উপরে আপনাদের কাছে খুতবা দিলাম, সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। জ্ঞানগত শিরক, উপাসনায় শিরক, অভ্যাসগত শিরক, ভালোবাসায় শিরক, ইবাদতে শিরক, এই পাঁচটি শিরক থেকে দূরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে আর শিরকুল আসগর, রিয়া, মানুষকে দেখিয়ে নেক আমল করার শিরক থেকেও বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শিরকের মহাপাতক থেকে রক্ষা করুন এবং তৌহিদের অনুসারী হয়ে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন।